بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. معنى الله وحي قرباني حمك شبرون الله سبحانه وتعالى بابا لذي اتشف فروا الله سبحانه وتعالى فتوك زريا بابا لذي حكم تفروا ويشترون به ثمنا قليلا আদি এ গে জারিয়ান দুনিয়াবি উফালে গানেলি মিহুন দন্নাশে দুনিয়াবি ফায়দা তকেন হাসিল কুরি মিহুন দন্নাশে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এবামি হুন নাকি এই এবামি হুন গে বান্ডু গে তেরিয়া আলিফা মেনুই নাড়া মিহুন নে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আদি এবামি হুন কিয়ামত দহগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতু গে বাসওয়াহিন কুরবানে ولا يزكيهم ادي فافاين طاهرون مكروانه ولهم عذاب اليم ادي بامهن الظني وين دني عذاب الله بابا لبي حكم فلتا ابراهيم دينو شريعتو علم شريعتو علم حاصل قرما فهوغا اي فروا اي غزريان دنياوي فاداتكن حاصل قرميو الغنن گه نغلا كتاب ميهون ابوين گه الله گه دين حاصل کو এবামি হুং এ দিন বিখ্যালি দুনিয়াকে ফায়দা কাটা বেবর মিহ এম মে মিহ দে মিহ নু এগো তা বেবর মিহ হুং কান্তা কোফে বহরি মি দিহ রাজ্যে গে এবামি হুং আল্লাহ গে দিন এ হাসিল করি এতি আড্ডানে কান হাদায়ে গে মিহ হুং দুনিয়াবি এ দুন তাকে এ হাসিল করি বেবর মিহ হুং এ বতিবি এ ফাদা মিহ না বেহে গো তুম আল্লাহ মে হাই কুরবানি আল্লাহ মি বাওয়ালে বি হুকুম তা উঙ্গেনি এতি মিস্তা কুন্নাং উঙ্গান্না নুদি ফরুবি মিহ আদি এ গে জারিয়া দুনিয়াবি এ দুন তাকে হাসিল করি মিহু দুনিয়া টাকা এ বিখ্যালি মিহু দন্নাশ এ ব্যামিহুং গে বান্ডা এ গে জারিয়া এ হাসিল করা ফায়দা তাং হাকিগতু গে এ ব্যামিহুং গে বান্ডাং এলানি নরকা গে আলিফান নরকা গে আলিফান ইয়ামিদ দহ গে ব্যামিহুং আল্লাহ রহমতু গে বাহিব বাহিন কুরবান ইয়ামিদ দহ গে এ বাইকাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতু গে বাস বাহিন কুরবা ফি বাইকো সুবরু গে নওয়ান সুবরুকে নান গিয়ামে দোহগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বায়াকং রাহমাতুকে বাসবাহিন কুরবি এভিস বায়াকু আদি এ বায়ামি হুম ফাফাকুন তাহিরান কুরবান নার গিয়ামে দোহগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন আলতাহুং গে তেরিম ওয়ারাক গিনা বায়াকু ফাফাইন তাহির কুরবা গিয়ামে দোহগ এই শিরকু গে ফাফা নুহরিহা ফাফাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসেমুং কাশিগেন বে আল্লাহ কি তো কুরআন গে ওয়াহি কুরবানি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء الله ايكوغا شريحو كوروي فافا شيركوغا فافا ان الله نفس سوان قيام الدعاء اكمك انوم فافتان الله سبحانه وتعالى كلان اراده كرو بيبا يك فصا ديبان قيام الدعاء غاس مي ايتوغا مراد قيام الدعاء قيام الدعاء فافتا كاغن دا باي ابا مي هنن اتب اتن اتب فافا ان الله سبحانه وتعالى قيام الدعاء فصا ديبان باي مي هنن اي دنيا كي اخلاص تري الون اي توحيد كي متي كي دمي تي بي مي هون এমিহুন কুরাই ফরি বাই কুত্তা বাই ফাফাতান হুননান গিয়ামত দহগে এমিহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদল কুরায়র এ ফাফাতান ইবামিহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসাবা দিবান মাহশার গে মাদান একাম কুম ইবামি হুননান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসাবা দিবান আল্লাহ মিয়া কুরআন ওয়ালা ইউজাক্কিহিম এমিহুন ফাফাইকুম আল্লাহ তাহিরান কুরবান এদুয়া হাক গিয়ামত দহগে আদি এবারুম বিকিনু আল্লাহ হাই কুরবানি ওয়ালাহুম আযাবুন আলীম আদি ইবামিহুন ওয়ানি এদুয়া হুগা ভেন দেনি আযাবে মেবার নুরাকাতের মাসালে দীনুগে ইলমু হাসিল কুরমাকি দীনুগে ইলমু হাসিল কুরমাকি এগ্গোতাকুম বালাফিয়া ওয়া রব্বাজ্জের কামে মার রব্বাজ্জের কামে গিয়ামত দহুগা দীনুগে ইলমেরিন তিবি এমমে মাতি দরাজা তাহুগা নবিউন্না জেহিগেন ওই দরাজা তাহুগা তিবি বায়াকি এই ইলমেরি এই সবাবাকি ইলমের নাকি নবিউঙ্গে ভারতেরি মি উম্মাতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিউঙ্গে মাকাম আদা কুরমাট্টাকা ফনুবা বায়াকি এমি দীনুগে ইলমেরি কুরিগ উম্মাইত তাহুগা নবী বেকলাকু আওহারে দিউমা ফাহুগা এ দিন আলুম দিরুমাটাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোন বানি নবী الله سبحانه وتعالى فرمانی نبیین یکم می امته کو دین نبی کوس ادی رسول کوس نانان دین رسول الله صلی الله علیه وسلم کے مقام ادا کرو مٹا کاتی بھی کوم بے ایبا می ہن کی علم رین ایہا باجر بین ایک گوت کوم بلا فیا رسول الله صلی الله علیه وسلم حدیث بکرا فرمانی ان العلماء ورثه الانبیاء علم رین کی ای نبی بے کلون کے وارث ورینے نبی بے کلون کے وارث ورینے و ان الانبیاء لم یورثوا دینارا ولا درهما ہم کر نبی بے کلوں وارت مدلگ کے گتگا دینار درہم دلن نکروے و انما ورثوا العلم اے بے کلوں وارت مدلگ کے گتگا دو کو فوانی دین کے علم می علم دو کو فوانی فمن اخذه اخذ بحظ وافر اے علم حاصل کو فمیھا اے حاصل پوری ورب بڑ نصیب کے ہم ایک گتکم ورم متی درجے علم حاصل کرما کی دین کے علم نے کی ورم متی بے رسول الله صلى الله عليه وسلم حديث القرآن فضل العالم على العابد كفضل على أدناكم علم ريجج ما يكن على ريجج ما تشوفني على ريا النبي أي أبد الله على كم كرم إنميا مسكي تقول الله الله استغفر الله استغفر سبحان الله سبحان الله كم تك أبد على كم كدمي هم نميا أي على ريا كم أكون أنا كي دينك علم رينو هم يكن على ريا رسول الله صلى الله عليه وسلم حديث القرآن فضل العالم على العابد علوريا گمچن علم وريا گمائکم ونی كفضلي على ادناكم تیمن کلیگ فانو گمائکن تیبا میہن کور ایمے دشو ایمے دمیھا گمچ با فدان تیمن کلیگ فانو گمائکن تیبا میہن کور ایمے نکمی تیمیھا گمچ با فدان مشنا اللہ سبحانہ و تعالی گ ایمے ما مخلوق ای اللہ کے رسول جبریل علیہ السلام اپرم بس ما اللہ کے رسول dengadi mistakum kur emme dah daraja ge miha ge macchan ekalifanu ge maikkan wani kiha waraka hadis ul qurani timan kaleye ge fanu ge maikkan tiyaba mihun kur emme da miha ge macchan wa fadanne wani ilmu riya ge maikkan alwariya ge macchan hadihin hadis ul ge rasulullah sallallahu alaihi wasallam hadis ul qurani fadlul alimi ala alabidi ka fadlil qamari ala sa'iril kawakib ilmu riya ge maikkan alwariya ge macchan wani handuge maikkan huriha taritahige machwa fadan eha mai ilmuri adinuge ilmu hasil qur'aniha allah subhanahu wa ta'ala ki qur'an ga wahi korwani yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat yarfa'illahu alladhina amanu minkum itibami hunge tren iman bi mistakunna adi allah baikan ilmu devvi mi hunge darajata allah subhanahu wa ta'ala mativeri kurawiye ufulleriye adi hinga ayte gallo ay korwani innama yakhsha allah min ibadihi alulama allah han hagigi gotuga haggu gotuga birweri birwetiwa farataki birwetiwa bayaki ilmerinne allah han haggu gotuga birwetiwa bayaki hama ikane ilmerinne ema allah subhanahu wa ta'ala ilmeringe maikkam me bani bayan korabba waram mai bay rasulullah sallallahu alaihi wasallam hadis bukrawani ilmeriya duniyega waha ecche faafasamang eriduwa koddebai kanduge mas mahamessa kanduge mas mahamessa dande adi hortahu gawa hinitakad dande allah e ilmu devwa fa ilmeriya faafasamang eriduwa koddebai denikam visnawa emihunge maikkan efraatakum balafi ilmernaki waram waram maibbai adi anefraatakum balafi baamihunaki ei warang azabu libigem baabai ei kine e ilmu ungeni e ilmu wajib qura kantattan ada ko fimiha wani efada mai kamega adi hama efadan ilmu ungeni e ilmu wajib qura kantattan ada no ko fimiha allah subhanahu wa taala efada miha warag gadafada azab deba emme furatam ilmu ungenu mafahuga ilman amal quran jehen ilmu ungenu mafahuga furatam ilmu hasil quran jehen ikhlas tarikamai duniye ge edumun oygen wan timannami ilmu hasil qurani duniye ge wazifa ekatta ka hai e niyan oygen wan ena Rasulullah sallallahu alaihi wasallam hadis qurani Allah attaka mi ilmu ungane fimiha mi shar'i ilmu Allah attaka akhirat duas hasil kurmattaka swarga hasil kurmattaka mi ilmu ungane fimiha dannashe enage fahatun Allah duniya lavane ebahi ena ede huriha kam Allah duniya ge suddawa devane en namas duniya attaka mi ilmu hasil qurani han Allah duniya ves devani bae ena ede var kasnu devane ema ikhlas terikam fortame nanjehen devanai ilmu ungani fa yang amal kuran jihen ilmu ungani fa yang amal kuran jihen amal nukofiya ege ves faida anne amal nukofiya ege ves faida anne furatama kantami bayan kurun ikhlas terikam attaka deenuge ilmu hasil kurun duniyage jaha kattaka نوات وظیفہ کٹا کا ادین حاصل کو گنوان رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث کو قربا فاوے من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لا يجد عرف الجنه حدیث القرباني من دين علم دنيا کے جاہ کٹکا اونگ نے فمی ہدناش دنیا کے وظیفہ کٹکا دنیا مداتگن حاصل کر مٹکا نو تا بیا کا دیکھ کو مٹکا بیا کے تیرے کا مشہور مٹکا مکہل مقصد گا می دینو کے علم حاصل کو فمی ہا دناشے اے نہ سورگے کے بس وسنو لی بہن اے فدا می ہا سورگے کے بس وسنو لی بہن دم علم حاصل کرن جہانی اے علم عمل کر مٹکا می دینو کے علم حاصل کر ما فہو گا خود اے نہ این عمل نو کو فیا اللہ سبحانہ وتعالیٰ گد فدا حساب دیوانے نے گد فدا عذاب دیوانے نے رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث کو ونی قیامت دو گا نرکیں الا لے می ہے کے narken illale ve miheke enage bandu phala fe enage gohoru nikunnane beera adi e gohoru ge washayagen ena udiyegge himaru empure fadan ena empure ene gohoru washayagen taklifu hisas walu kiya taklifu libena bandu phala ge gohoru miyanne kut ehindu narakawanta verin enage gata jamaave ena dannawane bala kale aharman nan heyokantakan amuru konnu baakanta manakon uluni me kale mitanan annan jehuni kiyibegen ena dannawane tihamat te deke timanna tiyabae me hunang hiyokantakan amru kurime ekam khudu nukurame timanna adi nubayakantam mana kurime ko timanna khudu kuri ekanta ke sirru sirru ema ifada kada fada azabin e balibena ya ilmu ungeni fe amal nukurima rasulullah sallallahu allah subhanahu wa taala banu israil me hunna malamai kurawa fani es esaba hore allah ki quran ga wahi kurawani أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ تيابا ميهم ميستكم نن هيوكن تتكن امر كف خود اميل نفس هندا نتالا ان هيت يتيبي فايف سبا كيوا يتيابا ميهم هم تيابا ميهم نن ويسنني هي ادي الله كي القران غ وحي كرواني لما تقولون ما لا تفعلون يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون e imam ve jemista kunne tiya ba mi hun nukura kan tattahuge wahaka kiwegen hije tiya dakkani mi hun tiya bune deni namaz kurashe mi hun ge ba amur kore kam khud namaz den nukure zakai dinum mi ista kunne ba nasiha de khud zakat den nude den nukura kan tattahuge wahaka kiwegen he tiya dakkani khabra ma qatan indallahi an taqulu ma la tafalun allah ge hadratu ge kofa waragga de wegen ve tiya ba mi hun nukura kan tattahuge wahaka dekkima ekama ki ei allah ge hadratu ge warag kofa bodogen ba kame ke ema khudu amal quran jehene timamiha e hasil qura ilma misalakam mitanuga nasehen adwa hafa gos handana talima kama kunu dana e hujje gaim wemi hege macha mitanan assa allah go hukum fulen ehuma fahuga enage macha hujje gaim wiye den enakan uzurenu dekke ene giami dua ko mitanan assa misalakam allah go hukum fulen adwehi rasulullah sallallahu alaihi wasallam ge irshaden adwehi ekama ku ekan amalen nukure giami dua huge enakan ibbes uzurenu dekke ene adwesi wijje masala oy goyve sengije enan e huriha kam engum fahuga ena en amal nukurima giyame dohuga allah ga hadratuga evve sudren nu dekke ena den timwana miwani tima e ungene etchen tima ehem mi huna unganna den jihena tima e ungene eti ehem mi huna unganna den jihena hama ekani tima kiyumakun adi amal kurumakun vesnu fudene ya e ane ba den timi mi huna unganna den jihena emme forotan fashan jihena ge ga hulu wering isla kurumattaka الله سبحانه وتعالى كيتو قران غا وحي قرن يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره اي ايمان بجمي استكون تي بامي هون تي بامي هون اميل لنفس تكا ادي جيغ اهل ورين ان ركاي سلامي قراش ان ركاي جي دركي اي هلايا مي استكون مي هون هلا ان ركاي جي دركي ام ان ركاي تي بامي هون تي بامي هون اميل لنفس تكا اي تي بامي هون اهل ورين سلامي قراش ema mi kiyuma fahuga ilmu ungenuma fahuga emme furatama gege ahul verin istaha kuro etama sai kunen jeni den gaittima ga mi hunde egota danji hen egota mi istakun na se hetir wanji hen timan engunu ecce aneka kabune denji hen rasulullah sallallahu alaihi wasallam qurbani ballighu anni walau aya timan kalifano kibain emme ayate tiyaba mi hunna engunu kamu ga yes e ay mi istakun ungan na deshe mi istakun ngi ay for kod deshe ehma kiyuma fahuga mistakun nan e bayan kodden jihen forwaage nuwana ilme misala kiyawan anna mi hun na mi sawal kurweni dinuge masala yak abe hegotun ena jawab edeni mistakun rusumattaka mistakun hin ede gota den ena ena kobahuri farage دین کے علم انگے نفی میہا اینا علم کے واجبہ ایک گتن عمل نکفیا اللہ سبحانہ وتعالی عام مستکن ندیوا عذاب کے ڈبل اینا دیوا ایکی عام مستکن نہ حقیقت کے دین کو حکم تک نے گے نہ کیا ویگن ہری میہا دین کو حکم تک انگے نی دین کو حکم تک انگی ایک واجب ادا نو کر میہا قیامت دہ کو اللہ سبحانہ وتعالی عذاب کے ڈبل دیوا ایما مستکن نہ مسل بیان کو دین جی نے مستکن نور ہن کم گا یس شریعت کو ایک گوتا اللہ اکنے رسول انگویف ایک گوتا جواب دیں جی ہے اہن گوتا کر دیگا نوان میستکن رسمت تکا میستہوں گے ادما ایک گوتا جواب دیں میں دو ورک بڑو وبائیں می علم ورنگے تیرے گے فطری فاوا میستکن رسمت تکا مسائی کرو رسول اللہ اسم حدیث وڑکو روانی میستکن رسافس اللہ رسافی میہ دنار ایرون اللہ اینکے مچن رسوانے ادی میستکن وس اینکے مچن اللہ رسوانے دیوانے ای اللہ کے انگلی فلو تا ہوگے دیمے دوگا ونی ہوری ہیں انسانوں گے ہیتا ہیتا مکین قلب قلب گا مانا کی امبرو عربی بہو قلب مکین امبرو ما ہیتا مکین یوس عربی بہو قلب ای امبرو یتی بے رسول اللہ سبحانہ دیس فلو قرآن ان قلوب العباد بین اصبعین من اصابع الرحمن اڑو تکوں گے ہیتا ونی اللہ سبحانہ وتعالی کے دے انگلی فلو تا ہوگے انگلی فلو تا ہوگے ترین دے انگلی فلو گے دیمے دوگے یقلب کیف یشا اکلاں ارادہ کرو بگو تکنگ امرو وے اما الله رسوا ميهكم مسيح كوفيا الله وسينك ما تشر رسوان ادي ميستكم وس اين الرسوا ديوان الله سبحانه وتعالى معاويه تك فانو زمان امير معاويه رضي الله عنه زمانو گا کلی فانو حج وڈا گن نی فہر گے کلی فانو عائشہ تك فانو گاری زیارت کر عائشہ فانو ودال من اے ام المؤمنین تمنا رسول الله صلى الله عليه وسلم کے بس فل اونگنا دی واش نصیحت وصیت کر واش کما کو دیگونو کر واتی گے دین عائشہ فانو ودال منی رسول اللہ سم حدیث وکرو وفا ونی اللہ رسا میستکن نرہن کم گاویس اللہ رسا مسیح کو فی میہا دن نار اللہ ینگے مچر رسا وانے ادی میستکن وس ینگے مچر رسا دی وانے ادی اللہ نرسا فا میستکن رسا مسیح کو میہا دن نار اللہ ینگے مچر کو فا اس وڈ گن وانے ادی میستکن وس ینے کی با اللہ سبحانہ و تعالی رولی وری کرو وانے ایگو تک کند کورا میہوں حقیقت کو میست ہوں گے میں تو بس احترام نو وے حقیقت کو امی ہوں گے میں امی ہوں نکا اے بس احترام نو وے رنگ رنگ اڑ کو مسنا بالا فیا اے فدا گو تک ان علم حاصل کو گن اس میست کو رسمت تک ما سے کورا میہوں نا میست ہوں گے تیرے گس نو وے امی ہوں نکا اے بس اعتبار اے بس کال احترام اما اللہ رسل ما سے کورن جہنی اللہ کے شریعت کو اوئی گتم میست کو بیان کو دین جہنی تیما گ عمل اے دمک نو تا میست ہوں گے روح مکا بلا گن نو انے گا رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث لو کروانی من سئل عن علم فكتمه الجم يوم القيامه بالجام من نار كما كان به دينك كما كان به غتون علم ريكا سوال قرهوني قرهوني ما اين اكم فروي او غتك جواب النودي افد مي هذا النار رسول الله صلى الله عليه وسلم اين قيام الدهغا اين انغاغا الفانو گه لگنن الوين الفانو گه لگنن الوين اما متيم مقصد ان جن علم اي ام فرتم اخلاص تركن ان جن علم حاصل قرائر دهوني ان عمل قرن جن تيم وني علم مستقن اونگنا دین چین فوروا گن وال اماناتن علم کی اماناتن امانائے اماناتن امانات تیر وان جین اینون قیامت دوگ سلامت وان قیامت دوگ ایم فرتم نرک اندال وی تیم می ہگ تیرے گس ابہ ہیمن علم وریا قیامت دوگ ایم فرتم نرک اندال وی نی ایمی ہنگ دریا ایگ تیرن ایک کی ای علم وریا ایم فرتم نرک اندال وی نی یام ادھو گے ام گدفد عذاب لی بے میہوں گے ترم وس بے ابیا کی علم وری اما میگیں گے بہیں گے علم وری کی ای ایک کلاکم ایک گتکم بلا فیا ور متی درجے گے نہ ہری سورگ گے اے عام من ور ما متی وانے نا ای نبیوں گے وارت وری نبیوں نا جہی گے یام ادھو گے درجائے گتن تی بین امیوں علم وری اے خلاف علم خیانہ اتر بی میہوں اللہ سبحانہ وتعالی وافن ام در درجائے گا یام دوگ ایم دہ درجہ گ ایم گذ فد عذاب لب میستوں گے تیرے این کو میکم اشارہ کر اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کروانی ان اللہ یرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين ہم کرر می کیتی قران کے ذریعہ ہیں اللہ سبحانہ و تعالی بیک متویر کن دے وے بیک متویر کر وے اللہ سبحانہ و تعالی می قران کے ذریعہ و یضع به اخرين ادی بیاکو نکمتی اس کرو وے می قران کے ذریعہ ابے کو نکمتی کرو وے می قران کے ذریعہ ادی ابے کو متویر کرو وے ہم می قران کے ذریعہ ایک ہی نے ای می قران کے واجب تن ادا کر می قران کے وے می قران عمل کر می ہم می قران کے ذریعہ اللہ سبحانہ و تعالی متویر کرو وے ya khilafa mi qur'anu ge maqsada khilafa mi qur'anang amal kurimi misalaka mi qur'an allah baawa le wiki qur'an ei kalaang alatahun ge macchan hujjatek ge gotuga dusturek ge gotuga qanunek ge gotuga ulamwi gotuga ilahi dusturmi insaanun duniya ge ulamwi gotuga ilahi dusturaki mi kirti qur'a miyang amal kurumatta kami qur'an allah baawa le ya khilafa faarta zinat ter kurumasha tawidu hedumasha numata uraya kallafa busde matiga bebumasha mikahala maqsad takatta kami qur'an hasil kurimi allah nikamati qur'an adi adi hama ya ekweki mi qur'anan amalun kurimi qur'an kiyevi ehen namas qur'anakan amalen nukuri kitab mihun ebaule qur'an hit daskogen ehen namas qur'anakan ebbe samalen nukura efada mihun mi qur'anu ge zariyen allah nikamati qur'an qur'anan amal kurimi hun qiyamet dohoga mi qur'an annana shafa'at teriyegge gotuga hama ekani Baqara surata Ali Imran surang hitu dasko e de suratang amal kurimi hunna e de sura giyamet do gannane de hiya gando ge sifaya ga de hiya gando ge sifaya gannane as emi hunna hiya wa hikan dena giyamet do ga adi Allah ge hadratu ge shafa etteriwan adi gurwan hit daskon ge amal kurimi hun giyamet do ga gurwan shafa etter gurwan wahi gurwan dannawan Allah ge Allah e timanna mi huritanakun gudain nulana mena swaru ge nuwaddani Allahu kalam fuluge shafa'in Allahu qabul qurawennu danam yaginumus Allahu kalam fuluge shafa'in Allahu qabul qurawan amay fadam mi qur'ana qur'an hitdas ko qur'an amal kurimi hunge daraja warammati ber kurawbe Allah Rasulullah sallallahu alaihi wasallam hadis qurawani yuqalu li ahli alquran yuqalu sahibi alquran qur'an hitdas ko amal kurimi ha giyamet dohge bunewen ebahi Allahu nida ibawane iqra wartaq kiyawamun daashe adi macchan aramun daashe kiyawamun daashe adi macchan aramun daashe warattil kama kunta turattil fid dunya adi gurwa duniyega tiba tartil kok kiyawi fada tartil kok kiyawamun daashe tartil kok kiyoma kiy gurwan ege makhrajun laslahun kiyum hutti takan huttaagen laslahun kiyum ego tak kiyawamun daashe adi aramun daare macchan fa inna manzilaka inda akhir ayatin taqra'uha kalege manzila ki kalege maqama ki emme fahu aye ki ve hindu kaliyan e hurave taneke allah e qur'an dem visnama qur'an ge emme furatan suratun fashayagen gos minal jinnati wan nasi ama ki ve ro enan hurave ki hisabe e fada darajeng allah subhanahu wa taala mi diinu ge ilme rina devva fani enkam mi ilmu algonam e forvagen wan ilma e gotan algonam e vejihe amal qur'an ilmu ge wajib tan ada qur'an e vejihe ema tim maqsad kattaka ilmu ungenen jiheni ei emme furatama ikhlas tarikan innen jiheni shar'i ilmaki ei ikhlas tarikama ku ungenen jiheni duniya ge jaha kattaka annu e ungenu mafahu yang amal kuran jihene adi amal kurum mafahu ge mi istakunna unganna den jiheni e gotan amal ko fiya mi ilmu algon menna baajje reccha kawani algon menna qiyamet dohoga faida e deni mi ilmu forwa fi mi hu ai duniya ge jaha kattaka mi ilmu ungene fi mi hun na behe gotum mi ayin allah subhanahu wa taala mi wahi kurawani emi hun e hasil kura echissa ki ei ege zariya mi din addana ekan hadagen ege zariya in hasil kura echissa ki haigatu ge ena banan ala alifane allah mi kurawani wala yukallimuhum allah yawm alqiyamah qiyamat dahuga allah fatamihunna rahmatuke bas wahiyan nukurawane adi faafa yakun was tawhirab bas nukurawane adi qiyamat dahuga mihunna wali vendeni azabe ranu rakkate Allah ay qurbani ulaika alladhina ishtaraw ad-dalalata bil huda wal azaba bil maghfirah fama asbarahum ala an-nar ebami hunaki ei hidayatuge badaluga maghfuratun gai mihunne hidayatuge badaluga mihunge gati maghfuratume hidayi wikkalafe gati maghfuratume ilmu ungenifa emihun awma fahuga hidayi wikkalafe ganeli maghfuratume adi wal azaba bil maghfira adi faafa fussum wikkalafe egati azabe faafa fussumuge badaluga ega hodali azabe allah e wahi qur'ani faafa fussum libemmi oti ekamaku ege badaluga eganeli azab ei ilmu ungenifa duniyege jaha kattaka ilmu ungenumge sababun haqiqatu gena hidayah wikkalafe ege badaluga egati maghfiratume adi allahuge faafa fussum wikkalafa ena egati ege badaluga allahuge azabe Deng Allah mekonun fama asbarahum ala an-nar ibamihun narakaage macchak kek kolla urunikam bala balash haqiqatuka kek kollani narakaage macchare mi malamatuge lafzen haqiqatuka fama asbarahum ala an-nar mihun alifanuge macchak kek kolla ur bala balash nikam حقیقتو کے نبایا کنتن اے دنیا کے جاہ کٹکا علم اونگنی وظیفہ ادا کرم فیاساتن حاصل کرم اے نائی دنی اے نائے کے کلمون اے دنی نرکہ ہے کہ مچھا رہے نا انہ دان ہوتی نرکہ رہے اے برو بسنے نلے نائے اللہم لہا ماتو کے بس فلمی وحی کروانی فما اصبرہم علی النار ابامیہم نرکہ ہے کہ مچھا ہے کہ کلاور نکم بلا بلا رہے ذالک بی ان اللہ نزل الكتاب بالحق وان الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد اكن هم في الله سبحانه وتعالى فيبا والذي حق غتوا اكن مستكون نه هي اكن ادي وان الذين اختلفوا في الكتاب ادي فتام دي اختلاف مي هند الناس كي القران امد اختلاف مي هند النار لفي شقاق بعيد مي هم واه شي بس دروغم وا اختلاف گئے ارارم هم گئے دو حق اتفاق نوان مي فتام دي اختلاف مي هم ebahi mi fotan amalun ko mi fi du kulli mi hum mi fotan iman wan jehe gota iman no mi hum emi hum abadu sti beni araram mag gaye hamanu jehum mag gaye ikhtilaf mag gaye du hakus eggala kan ara din allah ma ikraban ilaysa al birra an tuwallu wujuhakum qibala al mashriq wal maghrib walakin al birra man amana billahi wal yawm al akhir wal malaikati wal kitabi wan nabiyyin وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون مئاين الله باوالا فاهمان يهودين ردك قطون أي مؤمنون قرين بس بيان قران فدين قبلة يا جماعة السلا قبلة يا جماعة السلا أي مسلمون أما فرتما نماذج قران من يهودين قبلة يا أي مسجد الأقصى يا ديما قرين ما تلا لا يا مسلمون قرين نماذج قران قرون أي إسلام دين فرتما آيرو نماذج فرتما بعوالي ونيرو مسلمون نماذج قران من يهودين قبلة يا قرين ما تلا لا يا جنلك ساتار وركم مستوى سوندين مسلمون علقان قران من ديا أي قبلة يا أي رسول الله صلى الله عليه وسلم ورسوله ekaleg fan makka ge hun nabi iruga ekaleg fanu kurimati lavani de qibla va de qibla ni kuri ge den qibla nun ta mi baytullah ge fulu ke kuri ge qibla nu eh name rasulullah sallallahu alaihi wasallam ekaleg fanu ge muradu fulu ves hasilu va gota ekaleg fanu kan tak kurevi ei kurimatcha ekaleg fanu kuri fulu matcha ge fulu ves va gota adi masjidul aqsa ves va gota ekaleg fan makka ge hun nabi ru namadu kurevi تم مدینہ ہن ہجرہ کرے گما فہو گا اکلے گ فانا می جہی وڈا گتی اکلے گ فلا فرگس دے ایرو دم بیت المقدس ان وتا مسجد الاقصا کرمت لنیا اے بجہ گ فلا فرگس دے لے کلے فانا ورن ہپ پلا نو فہوری کنتا کلے فانا عبد اسم اچھا می بلوانی کلے فانا کو امید ہی قبلہ بدل کو دے یا اللہ سبحانہ و تعالی قبلہ بدل کو دے وی کری گے ایت تن اس وہیں گج قبلہ بدل کرم گے واہ کتا تم مسلم قبلہ بدلو من یہودی کما ور شکوا کو واہت دکم فراس ملا ما کو فاڑ فاڑ کو واہت فتن فراس ایمی ہم می کرن قبلے ای ہوری ہاس لچ ایمان کما ثواب لیو مگ ذریعہ کی قبلے قبلے قرمت لو من اے کے فائدہ حاصل وانی ثواب حاصل وانی اے مقصد کی اڑو کم گے دین اللہ کان تب باطل می قربانی اللہ قربانی لیس البر ان تولوا وجوهکم قبل المشرق والمغرب heo kamen nete hagigatu ga tie baami hunga muunuta mashriq farata ra maghrib farata lumakun ei heo kamen nune aslu hagigatu ege zaatu ga heo kamen nune ei kie farata ka tie baami hun kurimati lumakun ne ekamaku aslu heo kama kie ei walakin al birra man amana billahi wal yawm al akhir aslu heo kama kie iman wi iman kamuga ahlu werin ge hitu ga wa heo kame e allah ngami hum vefawa iman kamuge heo kame emi hunge itiqadu ga aqida ge wa heo kame ei farataka kurimatilun ei ege zaatu ga heo kame genaste kame nu nei ki mehar ege mis dalil koddeni allah ge amur fulaka kiyaman teri farataka kurimatilun e faratu ge ves mai kame huri ki nu misal ka algon mun kurimatilun hulang farata gibla gibla man hulang faratu ga algon di raje algon mun mi qibla kurimatilun mu ga e faratu ge ves heo kame ne e faratu ge heo kama kattaka mata e faratu ge mai kama kattaka ennu algon mun mi kurimatilani ki e farataka allah ge amur fulaka kiyaman teri mattaka algon mun e farata mi kurimatilani e qibla ki ge zaatu ge heo kame huri echennu heo kam mi wani iman vi mistahu ge hitu ga ewa aqida ge heo kan ei heo kama ki allah e kurana walakinnal birra man amana billah aslu haqiqatu ge heo kama ki ei আল্লাহ হাসা আখিরাত দোয়া হাসা মালায়েকা বেকালুন নাসা ফৈত্তাকারা নবী বেকালুন না ঈমান বিমিহুগে হিতুগা এবা আকীদাগে এবা হেওকামে ইয়াসলু হেওকামে ওয়া আতাল মাল আলা হুববিহি দাবিল কুরবা আদি এনাকে মুদা এ মুদালং এনা দাহিবেতিবা হালু হেদা কুরামি হুম এই কমবেকে দাবিল কুরবা গায়তিমাগে মিহুন নাসা ওয়াল ইয়াতামা মিসকিন ইয়াতীমুন নাসা ওয়াল মাসাকিন আদি মিসকিনুন নাসা ওয়া বনাস সাবিল দাতরুয়েরিন নাসা ওয়াস সাইলিন সালান জাহামিহুন নাসা ওয়া ফির রিকাব আলুম মিনিমাং কুরমাসা মিকাঙ্কামা হেদা কুরা মুদা হেদা কুরা মিহুঙ্গে হিতুগা এবা ঈমান কামুগে হেওকামে এ হেওকামা ঈমান মুগে ঈমান কামুগে আহলুয়েরিঙ্গে হিতুগা এবা হেওকামে আদি আল্লাহ গমাউগা মুদাহেদা কুরা মিহুঙ্গে হিতুগা এবা হেওকামে মি হেওকাম আসল মুদাহেদা কুরানি এ মুদালা দাহিয়তিয়ে গেমবা হাল এনা বেনুন জিহে হাল আসলু মুদাহেদা কুরুমুগা হেওকাম এমমে বড়ু গেমবানি এ মুদালাং এনা বেনুন ভেফা হুট্টায়তি হেদা কুরু এনা ভরব বেনুন এ হেদা কুরা হিতেবেস নে একাম গাদা কাম এনা হেদা কুরিয়ে এগে সওয়াব মানি কুরআন আল্লাহ কুরআন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তিয়াবামিহুন্নাকা হেওকামে এবাহি সুয়ারুগেং হাসিলেন নোয়ানে তিয়াবামিহুন এম্মে লোবিওয়া তাকেতিন তিয়াবামিহুন হেদা কফুমাত দান্দে এহিন্দু আবু তলহা এই আনাসকে ফানুগে দম বাপ্পা আনাসকে ফানুগে দম বাপ্পা কালিয়ে ফান আনে বাইরুহা তিয়া বাগিচা কালিয়ে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসমি দান্নানি আল্লাহ রাসূলাই তিমান্নগে মুদাতাহুগে তেরেন তিমান্ন এম্মে লোবিবা মুদালাকিয়ে এ বাগিচায় তারিফান হেকি ওয়াডা গনোরে মুসলিমুং মাচ্চে তিমান্ন এতি সদাগা কফিমে পাকে কিমি এ এচ্চক বেনুন জেহিফাওয়া হাল লোবিবা হাল এ মুদালাক লোবিবা হালু এতি হেদা কুরুমুগে মিয়ানি আসলু ফায়দা হে এগে সওয়াব মান এহেন আল্লাহ কুরআনি ওয়া আতাল মাল আলা হুববিহি এ মুদাল লোবিয়গেম ওয়া হাল এ মুদাহেদা কুরআনি হায় কোম্বাইগে মাচ্চকা ইত্তিমাগে মিহুঙ্গে মাচ্চরা ইয়াতীমুঙ্গে মাচ্চরা মিসকিনুঙ্গে মাচ্চরা দতরুয়েরিঙ্গে মাচ্চরা আদি সালান জাহা মিহুঙ্গে মাচ্চরা আলু আলুং মিনিমাং কোরমুঙ্গে মাচ্চা হেদা কুরআনি হো এ মিহুঙ্গে হিতুগা এবা ঈমান কাং নওয়াতে হিও কামে এ হিও কামা কিয়াস দেমি ওয়াহি কুরআন ওয়া আকামাস সালাত আদি নামাজ কায়িমুকো ওয়া আতাজ যাকাত যাকাই দি ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু আহদি আহদে ওয়া হিন্দুগা এ আহদু ফুরিহামা কুরআমি হু আহদু আহদা ওয়াফাতি রিওয়ামি হু গে হিতুগা এবা হেওকামে এ হে কোন দেমি ওয়াহি কুরআন ওয়া সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা ওয়া হিনাল বাস আদি ফাগিরু কাম গায়া মুসিবা জেহে বাগুতুগা কেত্তেরিওয়ামি ফাগিরু কাং আন্না হালু গায়া মুসিবা জেহে বাগুতুগা কেত্তেরিওয়ামি হুঙ্গে হিতুগা এবা হেওকামে হেওকামা কি ওয়াল ওয়াহিনাল বাস আদি হাঙ্গুরামা গে বাগু দাতিকান জেহে বাগুতুগায়া মুসিবা জেহে বাগুতুগায়া আদি হাঙ্গুরামা গে বাগুতুগা কেত্তেরিওয়ামি হুঙ্গে হিতুগা এবা হেওকামে এ হেও আসলু হেওকামা কি এ কেত্তেরি বেবেনি হিতুগা ঈমান কাং হুরেগেন আকীদা বারগাদা হুরেগেন আঙ্গুরানা গে বাকুতু উলাইকাল লাযীনা সাদাকু আল্লাহু কুরআন ইমি হুন এ তেদুয়েরি বিমি হুন নাকি হাইগা তুকা তেদুয়েরিন নাকি এবা আমি হুন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আদি তাকওয়ার নাকি ইয়াস হামা এবা আমি হুন আদি তাকওয়ার নাকি ইয়াস হামা এবা আমি হুন দেন কিসাস গে মাসালাম ইয়ান্নানি দেন ইয়া তাফহু দেন ইরাদ কুরবিয়া এবা হাকাতা মাদা মারে সুওয়ালে মধ্যে পড়া কুসওয়ালে কুরু আ গুরুয়ানা কুনাই আংহেনা গাওরা কি মুনা দে তিলাফিয়া বা মুরিহাস গান্ডে কে এ গুরুয়ান গতি ইসলামী জিলবাবুং এনা এককন নিবা কুরাশ আদি গুরুয়ান দালিল ওসিবেনি মুলে এককন নিবা বুমা তেন দিবাহি রাজ্যে গে হাকিকাতু গ আমাসরে নু এই বারাক কুরিস নাস্তে কা ফাস দোলা হুগে এই কিহা কুরি এই হিসাব গলি উন ফতে এই গায় গনা কা তালিম দিয়া নাই কি এ গে সতি কুলা আ আমি আর কুলা একে আসলো আংহেনায় অতি জিনেত্তেরিকম ফাল নুকুরা আসে আঙ্গায় এম জিনেত্তেরিকম ফাল নুয়া ইচ্ছেন না জেনে না জিনেত্তেরিকম এম ফাল নুয়া ইচ্ছে কামুগ আসাবু বে কামালুম বল্লাবা ফতি কাল কুলা কাম আসাবু বে কামাল আয়েশা তুকে ফানো এই আসাবু বে কামালুম গে তেরে গহুন আসাবু বে খালুম গে তেরে গহুন নবী এম বড় ইলমুরিয়া কি আয়েশা তুকে ফানো আয়েশা তুকে ফানো ইস্তিয়ার করা ফিনি কাল কুলা ದೇಕಮನಾ ವಿದಾಳನೆಕ ಅಸಾಬೇ ಕಬಲುಂ ಬೇರನ್ ನಿಕುನ್ನೈರು ಕಳಕುಲ ಫಿಯವಾ ಹೆಂ ಕುಲೆಗ್ಗೆ ಹೆದಮಲ್ಲಿ ಕಂ ಸಾಬಿತ ವೆಸ್ನು ಏಕಮನಾ ವಿದಾಳ ಫನ ತಿವನ್ನಮೆನ್ ಜಮಾವೆಗೆನ್ ತಿವೇರ ಹೀವನಿ ಕಾಳ ತಕೆನ್ ಎನ್ನೆ ಕಾಳ ಏ ಕುಲ ಬಯಾನ್ ಕುರಬ ಕಅನ್ನನ ಗಿರ್ಬಾನ ತಿವನ್ನಮೆನ್ ಏವಕುತ ಹೀವನಿ ಕಾಳ ತಕೆನ್ ಎನ್ನೆ ಏ ಕಳಕುಲ ವೀಮ ಕಾಳ ತಕೆನ್ ಎಕ್ಕ ಪುಣ್ಯಕ ಜಮಾವೆ ಫನ್ನರೆ ತನ್ನನೆ ಕೊ ಕಾಳ ವೆಫ ಏ ಗೊತ್ತ ಎಹಿಮ ಏಯಿ ಎಮ್ಮೆ ರಂಗಳ ಹೆದುಂ ಕಮನ್ ಇಲ್ಮೆರೆ ವಿದಾಳ ವೆಫನಿ ಕಳಕುಲ ತೆಂ ಏನಕ ಮನಾವೆಗೆನ್ ನು ಮಿಸಾಲಕ ಗದ ನೂಕುಲ ಮಿಸಾಲಕ ಲುಂಬಸ್ ಮನಲೆನ್ನು ವಾಹಿ ane zinet tirkam faalan wa kulay ena lung ei shariyatu den ilmerin ikhtiyar kurab wa feoti kalukula adi astaw be kamalun efada dalilen nettane misal kulay ka behe gota kunnei waki dalilen aswaye te ba mehama kalukula laashakeni rasulullah sallallahu alaihi wasallam hadis kurab wa fe ehme ekalege faanuge e dalile ne kulay ka behe gota kun oti zinet tirkam faalan wa kulay laash den ehem wima e kula sharaha koddevwa feoti astaw be kamalun ifada halatigga ekabalungge amalfulun mata ekabalungge basful ei hujjate ei hujjaten ifada halatigga ei misalaka sharwi gotum wakin nassen asfanwa masalega ashawe kalungge basful numata ebe kalungge amalful ei hujjate kama ilmer midala sonni furatama attahiyatun tedwairu ai vidda tedwis masalenne ain nu idda fa fa baru la fa tedwis masalenne ei fa fa la maskandu ga ai vidda fa etana baru la fa tedwis masalenne ei emirangal go ikkam adi gina il meren vidala fa mani fa fa la maskanda baru la fa tedume ei den ai vidda masalenne e sama nasota kun e bahur savitu ai vidda fa tedume ei laifa hadise prathama laifa hadise ei asma binti abi bakr rasulullah sma hadise ukuna nanghena ko baliqu mafahuga mitana mitannu hendana feni gennwana ei asaw bekalun vidalwani bayin asaw bekalun vidalani kalifan ishare kurevvi muna radiyatila ashae egen misalaka prathama stale ki egen ekalege faanuge basfulakunata ishare fulakunne sorihe kore saabiten nuwe telefon ishare kurvi muna shadi etile kasha e furta masala dewa namasale ki hadis ful dhaif dewa namasale ki hadis ful dhaif den komme ko te vyas gurwanu ge istila kura allah subhanahu wa taala wahi kurwani wal yadribuna bi khumurihin ala jiyubihin nur suratu wal yadribuna bi khumurihin ala jiyubihin ekabalung ekabalung ge burugata wattala ase bolung me achama mitana me macha wattala ase mihem buruga wattala fiya dani mihem muuna ekko wattala fiya me macchan araani me macchan annaani etanum vesil meni isidal korwa muuno ei niwa kuran je hetan ekka muuno ei niwa kuran je hetan ekka kommyak ashaw be kalum et rasulullah sallallahu ashaw be kalum et rasulullah sallallahu alaihi wasallam huriha ambi kambalum muuno niwa kuran jikan sabit sariha ko sahih ko sabitu rasulullah sallallahu alaihi wasallam ge huriha ambi kambalun munu niwa kurabika den evves dalilen asfen nen ei ekabaluna khasa kamek kamak evves dalilen asfen nen ekabaluna khasa kamek kamak ehme nubune ven ei rasulullah sallallahu alaihi wasallam ambi kambaluna khasa kamek enu nubune ven ei munu niwa kurumaki amihar masale ki hajjuga alukam bay mi humuna faana ei monak mona deetle awray kam gawana ma hajjuga den kihinen en otana maaduka misalakan hajjuga hedun ala go vistafaat prota ekkondwe sebajihe bay haratuga kashu kuran ekkondwe sebajihe kashu kuran aslu am maharata ki firihenun de kondwes niwa yakog gen huru boluge etchi helun ei rasulullah sallallahu alaihi wasallam abadu wes boluge etchi haluga abadu wes ekari faana faguri kolotur kurawa ekamaku hajjuga bolakusneleche den hajjuga ihramuga baevaru huddakantattan ibaru hada haram befa ema eti tafatta hama efadan anhenaage moonwas niwaakurum wani mana kofa adi angi erumwas wani mana kurawa fa hajjuga ihramuga e zamanuga mi zaman hennen nu e zamanuga tibi kiye e zamanuga anhenuna firunna waki huriha halete wakin tiweni den ekan ebe hari rangalan engen sirihinun ge jamaatek ge gaatun anhinun daakamu gavanya muunu niya kurakan ای اسماء بنت ابی بکر ابو بکر فانو کے در کمبلوں اسماء ودال فنی تیمن من حجگا فرہینوں کے جماعت گا تن دنیا مون نیوا کولن دین علمر ودال فنی مون نیوا کولاشے اے برگایا گلیفانو افتی کولا گلیفانو ابہی نقاب می تنم کنی فردایا می بڑ برگا گا تکف ان مون مچ وٹاں نی افتی کولن اری بہم کنی نقاب نقاب نالا شهنمس بیر مثال کر رومالک کالچ اسال ارمون نیوا کو نیوا وا گوتا فرہینون کے جماعت کے کارن دنیا امیہار اے میہار میہار تی ہود دیفا میگوتا وا کے کی دینی نصیح دیوینی ہود اوتیما میگوتا می موڈ مجمع گنوتا مسکی توگا نوتا تننگ تا گوری ردین تا گوری نکرن ہود دوتیما این نو سینا فردی گتوں مگمتین گاف دان رٹی رٹی ہن نسی ہے دینو مت گے گہل ور نسی ہے دینو اے سرکار کو منائن نکرے ایچ منائن نکرے فردی گتوں اینا اینا گے رٹی ہن نشا اینا گاچتی ما گمی ہن نشا ہے ہن نسی ہے دینو ای ایک گت کا وس ہن نو وے سرکار گ منا کمن ہن දැන් කොම්මියගස් දීනි නැසෙහි දිනුම් මනා කොස්සෝති ආම්මුකෝ දෙකමකෝ ඒගෙන් දැන් මීහුන්නන් හීවනි එගේ නැහෙන් ඒගේ මොරාද කිමීකන් මේ ගොතන් නැසෙහි දිනුම්ක ආ ඉද්දන් කෙනෙපති මේහුන්නන් එබහුරි හුද්ද දීෆා අනේ බුරුගානාලාස් firihinunge kari ke misal kan ulun idden gendi fatibe mi hunna gi qur'an ko hudda devva foti enna mas ekabalun navves emme tahir kan bodi emme heu kan bodi burga elun kan eba ganga va fa den mununi va kula kan menna komen nu je ei zwan kan nu gelle mi hunna ege murada ki ei firihina ko ena ena dima balalum firihina ge hita echchan ara padami ei asna murada ki den muskulin nan yoti idden gendi fatibe muskulin na ගුරුවාණු කසබෙන් එමි හුන්න පුර්ගා නෙගියස් පිරිනුත කෙති විතනක පුර්ගා නෙගුණස් එයි මස්සලෙන් නුංකම දෙහෙන්නම සකමරුණස් එමි හේකම් පොඩි ගුරුවාණුග අංගාසෝති පුර්ගා එළුමේ එමි හේකම් පොඩි ඒකබලුණාස් එයි අදි මුස්කුලෙන් කමුග වියස් එයි ෆාරග්ග මුස්කුලෙ මිහරු හදීසෙක් ගේ එබන් ඇස්ව ගියාමෙද්දෝක එමි ගදෆද අසාබ අල්ලාහ් දෙවවා තිම්මී හකෝය ඒකෙ තෙරෙන් එකකි එයි කීබුරුවරි මුස් ෆකීරු මිහ කීබුරුවරි ෆකීරෙන් කම කීබුරුවරි බොඩාරි දැන් අතකුණෙන් එවසෙදන් කොන් කිබුරු වෙරකම දක්කා. එනෙන් අල්ලාහ් ෆතක ගදපද ආසාබ දෙන. තම මුස්සන්ජේ එනගීත කිබුරු වෙර කම් වනම කී කශීගෙන් වා කම. ඒ කශීගෙන් වා කමෙන් එිනු වැසිෆයි කම ගවියස්. එන ස්වගීරන් අතකුවෙන් වෙසෙච්ච වෙස් නේකම කිබුරු වෙරකන් එනගේ හිත වනුන් එයි. ඒ එනගේ කශීගෙ ඉෆාෆා සිෆයි කන් එකෙන් ගෙනි එන ගදපද ආසාබ. දෙවන මීහාය කී එයි උසෛමිතු ජානි. උසෛමිතු ජානි. එයි මුස්කුලි ජිනේ පුරාමි. ඉද්දන් වෙස් කෙනි ෆෞරිය එන්නම සේනහම දිනේ පුරන් අල්ලාහ් සුබ්හානහු තාලා එනයි කිබෙන් එපද කන්තක ගොවා හුරිහා සබබ් තකෙන් එහෙරි මිහාරු කඬුම් වලවා එහෙන්නම සේන බේ කන් කුර එම ඒක මාන කියන කටි ගිහි ෆෞර නුබාසි ෆයි කිය අල්ලාහ් ගියාම දව ගත ෆත අසාබ දෙවාන එයිද දැන් ඔති අල් මුස්බිල් ඉසාරහු බොඩාර කම ගොතුන් ඉසාර තිර පුරා මිහා තමි කටින් තිරියා එනක් ගත ෆත අසාබ ගියාම දව වලි බේන තින් මි හුන් ගතරෙන් එකකී උසෛම තුසානි එම් විම ඒ මුස්කුලින් ඒ حالتුගේ එපද حالتක වෙට්ටෙජියා අල්ලාහ් වරග්ගදපද අසාබ දෙව ඒක එංගෙච්චකී ආමු حالتෙන් නුනේ කී ආමු حالتෙන් නුනේ මුස්කුල ඉද්දන් ගලිපවා උන්න මීහෙක්ගේ හිතන් එපද හියාලත වනම කී එයි ආමු حالتෙන් නුනේ නාදිරු කංකේයි ආ ඉස්ටාකින් මතින් ෆෙම් ෆෝයන හැම හොෆ්ෆු මතී ෆෙම් ෆෝහුගේ හුකුම් හැම ඉස්ටාකින් මතීගේ ෆෙම් ෆෝම කීයස් හොෆ්ෆුගේ මතී ෆෙම් ෆෝහුගේ හුකුම් ඒ කුරින් බයම් වෙන ගජ්ජා කිතාබු තහාරාගා හොෆ්ෆුගේ මතී ෆෙම් ෆෝහුගේ බාබ් රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් කියපුලුන් සාබිතු ඉස්ටාකින් මතීගේ ෆෙම් ෆෝම් කම්ස් ඒ ඉස්ටාකින් කෙන ෆොතින් හදා වුණාච්ච හොෆ්ෆුම කියන්නේ හමුන් හමුන් හදා වුණාච්ච মাসুনিকে মিহারুলেন আ মিহারুলেন আলায়গে মুন আলায়গে মিহারুলেন নিবারন ফতোয়া দেবে ফতি মিহার এলং হুদদে ইহরামুগে মিহার এলং হুদদে এই জরুরি হালত কটকা মের আলায়গুলেন আলামি হুম আলায়গুলেন ইতা ইতানো পুরা মি হুনাঙ্গে গেনি কাঁডা জিমিম বারো দেওয়াকে কি এনাকে হাসাফা আমি কি আনি এনাকে এ গুণামানুকে মাতি এতম ফাড়ওয়া ওরা কাঁডা রঙিনি দেন এখান কুরামি হুনে কেন গেনি এনওয়ান মিম বারো মি কি আনি মেয়ার হাদিস কেনি এতম ফাড়ওয়া ওরা মাতি গে বে এ গুণামানুকে মাতি গে বে ফাড়ওয়া ওরা কাঁডা এম এগোতা দেন নুবা করে ফরে জিয়া ফাহুম এবহরি দে ফাহার বিসমি হুম কফা দে ফাহার বিসে ফরে কফা দে এক মাসলে নে দেন কুরি গে মা কুড়া হু একান করে মনি ফাহুম অনেক কা কফা এসে বরে এ গতন নুয়ান্যা আমি পুনি মা এ মিমবরা নুয়ান্যা দেন এই এ কামু গে তাজরিবা কার নাই কাইং গে দে দেবান ফারস করে আ বাবু তো হামে জেং ইয়ান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك